السلام عليكم ورحمة الله وبركاته. أركن سؤال الجواب لأن رأي من تحضر إلام سؤال إيدي فطر لي أريد أسيك يقرون استنجا قرون فشا بحنا مدي فشا بحنا زغارة فطر لي أرساب قرون يعني أركن داسي حكم. يا أخواني وأحبابي الكرام، حكم يعني معروف. فشا بحنا مدي ফাতলের সাব করন আবার ফানিলে জোন ইয়ানলে আফজল যদি ফানি না ভোট দিলে ফাতলের সাব করা যা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান গজি দে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনরে আর আল্লাহ পাকি হাসিল করে আল্লাহ উলিয়ারে কান আলা বানাই আর জমিনরে নসর আল্লাহ উলিয়ার আল্লাহ মসজিদ বানাই ফাকসা হওয়া হল উলিয়ারে জুয়ালাত লানাল আরদু মসজিদান ওয়া তাহুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান গজি তিয়ার বাদে রসুল সাহসনে হদে ইদা ذهب احدكم الى الغائط فليذهب معه بثلاثه احجار يستطيب بهن فانها تجد عنه রসুল সাহসনে হদে তোমরা পেশাব পায়খানা করতে জোর দইলে লেফটেন্যান্ট জোর দইলে ফাতি তিন নফাত তলে যে কি গরিবে ইন্দের দাসে তোমরা পেশাব পায়খানা জায়গা সাফ করে ফেলবে এর বাদে ফাইনালে জোর দিলে হন অসুবিধা নাই لكن رسول الله فإنها تجد عن تين لا رضا تندو سابق رضي لك كفاية يار بادي وقال حديث مغيرة بن شعبة رضي الله عنه قال كنت في سفر مع النبي صلى الله عليه وسلم فقال يا مغيرة خذ الإداوة فأخذتها فانطلق رسول الله صلى الله عليه وسلم حتى توارى عني فقضى حاجته عليه جبة شامية هند الله إبا وقال حديث أرقى مسلم مجاهدكي فمشى رسول الله صلى الله عليه وسلم حتى توارى في سواد الليل وعند أحمد فانطلقنا حتى برزنا عن الناس فنزل عن راحلتي ثم انطلق فتغيب عني حتى ما رآه تلي حديث مسلم مجاسي إلا بخاري مجاسي إخواني وأحبابي الكرام تلي أرى فشبه هنا قلت لي أنا رخي الغجو دو جهن لما جانا مجود دولي ما نشنو دكيبان هدو درزا غفر تي إلي أرجو هاي سما حدك أن النبي صلى الله عليه وسلم كان إذا ذهب المذهب أبعد مذهب ولي حمام لفتين الله النبي إذا سي من دروده تقول كلا هذا وانا ما جي إن الله جوجا لفتين نوشيد حمام نوشيد أتلا بولي أرو تقول يا أخواني وأحبابي الكرام هذا حديث نتو أدم مصالة لي إك نمبر ما جي لي يندي كي فاتل لي أري سب قري فري يبقى تنين نان داس تنين أون نان أفضل চিন্দান যদি চিন্দা ভাতর দিলে আফজল ইয়ান বালা যদি চিন্দান ন দইলে ফানিলে আর দি ফেলাই চিন্দান নদুর হন অসুবিধা নেই সন্ন্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর আরিয়া তাহলে এটা ফাতরলে আর আছে আর ফেসা পেহানা গরিব আছে সাব করন ইয়ান ইজাজত ছিলাম আর ফেসা পেহানা গরিবাল্লা দূরে জায়গা মানছে না দেখে দিনে জায়গা জাগে করিব লেফটেন্যান্ট গারা পুত্র করলে দিলে তাই যদি ন করলি দিলে দূরে দূরে জায়গা করিব এখন খুদন ইয়ানি দাহাজা দেবা ইয়ান সহন আনোরা খেয়াল করেছো হাইসম মাজি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি কানা ইদা যাহাব আল মাযহাব আবআদ হাত্তা তাওয়ারা ফি সুওয়াদিল লাইল ইয়ানি ফাতাগায়াবা আন্নি হাত্তা মা আরা ইনমা হদিকে আরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেশা পায়না গছি আরা বনদিকির লুয়াইগি হা আরা খুদন মারি করে দিকি দে ফেশা পায়না গছি গি দেলে ফিজতু ইদা আরও উদ্যা উদ্যা ডেইলা বা ধরি আরে মঞ্চের মন্থু মন্থু আড়ে ডেইলা ধরি মঞ্চের মন্থু মন্থু আড়ে সুবহান আল্লাহ ডেইলা ধরছি খরের এঙ্গরে বেহাঙ্গরে যাওয়া দিয়ে মঞ্চের মন্থু মন্থু আড়ে এ খোয়ানে ওয়াহবাব ইউল কারাম খত্তু বুঝি হইনে বারে কথা ইয়ান ইয়ে খত্তু বুঝি কদানি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাত্তা তাওয়ারা আন্নি মগির বিন শুবায় রাদিয়াল্লাহু আনহু অদ্দে বিরাত দূরে গিয়ে কেন জিকির এহারা ফেসা পেহারা গরিব দে হেড়ে মন তো আছে দেবাল আছে ফিজত তো উদ্যা মঞ্চে দেখের আরও দেখে দে দেখের ফেসা পেহানা করতে দেখে দে দেখের এটাই লেওয়াল ইয়ারে আমার তো উড়িয়া রে সালিশ কদম বলে কে ক্যাঁড়ের সুবহান আল্লাহ কেন দাস বইয়ের কেন উড়ের মঞ্চের মন তো ইয়া খোয়ান ইত্তাকুল্লাহ ইয়া খোয়ান ইত্তাকুল্লাহ لا حول ولا قوة إلا بالله الله يرى أن ربي قدر ما أبكره فشبه خانا قولي يا شمجي دين الله رسول صلى الله عليه وسلم قجي شيء كي يسابه كنا مكونا قجي هنلا قولي الله يرى قولي والله بجاري توفيق الله أعلم. والسلام عليكم ورحمة الله وبركاته.